শোনো মমিন মমেনা, এক আজব ঘটনা, ইমানদার এক মেয়ের কি দশা দেখো না। শোনো মমিন মমেনা, এক আজব ঘটনা, ইমানদার এক মেয়ের কি দশা দেখো না। শোনো মমিন মমেনা, নামাজ রোজা করতো সদা, খারাপ কাজ থাকতো না। ধীরে ধীরে সেই মেয়ে বড় হলো দেখো না। তারপর বাবা মা তার বিয়ে দিয়ে দিল, স্বামীর ঘরে নামাজ রোজা করিতে সে লাগিল। গ্রামবাসীরা বলে, ভাই রে তোর কপালে ইমানদার মেয়ে জুটেছে, তোর অভাব হবে না। শোনো মমিন মমেনা, কিছুদিন পরে স্বামী পড়ল কঠিন বিমারে, কি খাওয়াবে স্বামীকে তার কিছু নাই ঘরে। স্বামী সেদিন ক্ষুধার জ্বালায় ছটফট করে, বিবিনা সইতে পেরে ভিক্ষা করে। সুন্দরী মেয়ে দেখে টানা টানি যে করে, বিয়ে করব তোমাকে তুমি ভিক্ষা করো না। শোনো মমিন মমেনা, স্বামীও তাহার নামাজে নামাজ পড়তে পারে না, বিবিকে ধরে ওঠে একা উঠতে পারে না। স্বামীর দশা দেখে বিবি এক রাজার দরবারে যায়, রাজার কাছে স্বামীর জন্য টাকা সাহায্য চায়। রাজা বলে তখনে, একটু নাচিলে তুমি তবে দেব যে টাকা, এমনিতে দেব না। শোনো মমিন মমেনা, রাজার কথা শুনে নারী বলে, রাজা শোনো না, আমার উপর দয়া করো এমন কথা বলো না। রাজা বলে, না না ছিলে কিছু তুমি পাবে না, তোমার স্বামী মারা যাবে সে কথা ভাবো না। এ কথা শুনে তখন ভেঙে ফেলিল শরম, পায়ে ঘুঙুর বেঁধে সে নাচে দেখো না। শোনো মমিন মমেনা, নাচ গান করে বিবি বাড়িতে আসে, টাকা পয়সা নিয়ে তাহার স্বামীর পাশে বসে। স্বামীকে বলে, বিবি আমার সাথে চলো, ডাক্তারখানায় নিয়ে যাব, তুমি হয়ে যাবে ভালো। কলে মাতয়ে পড়ে স্বামী গেল যে মোরে, মরণ ঘুমে ঘুমালো সে আর ওঠে না। শোনো মমিন মমেনা, স্বামীর এই দৃশ্য দেখে বিবি সইতে পারে না, যাহার জন্য করলাম গোনা সে তো রইল না। তওবা করে বিবি আল্লাহর দারে, যা কিছু করেছি আমি স্বামীর তরে। গ্রামবাসীরা মিলে দাফন করলো সকলে, বিবির তওবাকে কবুল করিল রব্বানা। শোনো মমিন মমিনা, নামাজ রোজা করে নারী ইমান তার পাকা, শয়তান বারে বারে দিতে চায় ধোকা। স্বামীর সেবা করলে পাবে নবীর শাফায়াত, স্বামীর জন্য যে মরে তার তোলা থাকে জান্নাত। রহমাতুল্লাহ বলে তাই স্বামীর সেবা করা চাই, রহমাতুল্লাহ বলে তাই স্বামীর সেবা করা চাই। স্বামীর পায়েতে জান্নাত নেই কারো অজানা। শোনো মমিন মমেনা, এক আজব ঘটনা, ইমানদার এক মেয়ের কি দশা দেখো না। শোনো মমিন মমেনা। www.anibas.in